Allah, Allah, Allah, tarishan jalla jalaluhu, pereshan dur karine keho, tarishan jalla jalaluhu, pereshan dur karine keho, সেই রব কোথায় নেই ভাবো, সেই রব কোথায় নেই ভাবো, সেই রব কোথায় নেই ভাবো, তারিশান জাল্লা জালালুহু, পেরেশান দুরকারি নেই কেহো, তারিশান জাল্লা জালালুহু, পেরেশান দুরকারি নেই কেহো, যত নেয়ামত বলো পেলে কোথাও, ঘুছাতে পারেন কে মনের ব্যথা, আল্লাহ আল্লাহ, যত নেয়ামত বলো পেলে কোথাও, ঘুছাতে পারেন কে মনের ব্যথা, যত নেয়ামত বলো পেলে কোথাও, ঘুছাতে পারেন কে মনের ব্যথা, সৃষ্টি কুল ডাকে মুহুর মুহু, সরবে নীরবে বলে আল্লাহু, সরবে নীরবে বলে আল্লাহু, তারিশান জাল্লা জালালুহু, পেরেশান দুরকারি নেই কেহো, তারিশান জাল্লা জালালুহু, পেরেশান দুরকারি নেই কেহো, কার কুদরতে হলো এ জাহান, কার হুকুমে মান অপমান, আল্লাহ আল্লাহ, কার কুদরতে হলো এ জাহান, কার হুকুমে মান অপমান, কার কুদরতে হলো এ জাহান, কার হুকুমে মান অপমান, ঝরে ও রহমত সেই নামে, তার নামে মুনাজাতে ঝরে আসু, তার নামে মুনাজাতে ঝরে আসু, তারিশান জাল্লা জালালুহু, পেরেশান দুরকারি নেই কেহো, তারিশান জাল্লা জালালুহু, পেরেশান দুরকারি নেই কেহো, সুখের জীবন বলো কে দিলেন, মনের ব্যথা তুলে কে নিলেন, আল্লাহ আল্লাহ, সুখের জীবন বলো কে দিলেন, মনের ব্যথা তুলে কে নিলেন, সুখের জীবন বলো কে দিলেন, মনের ব্যথা তুলে কে নিলেন, সবার জীবন মরণ তার হাতে, তার হুকুম ছাড়া চলে না দেহ, তার হুকুম ছাড়া চলে না দেহ, তারিশান জাল্লা জালালুহু, পেরেশান দুরকারি নেই কেহো, তারিশান জাল্লা জালালুহু, পেরেশান দুরকারি নেই কেহো, যাকে চান বড় কে করেন, সুন্দর করে দেহ কে গড়েন, আল্লাহ আল্লাহ, যাকে চান বড়কে করে সুন্দর করে দেহকে গড়ে, যাকে চান বড়কে করে সুন্দর করে দেহকে গড়ে, কালো সাদা সব তার গড়া চামড়ার বরণে একলাহু, চামড়ার বরণে একলাহু তারি শান জাল্লা জালালুহু, পেরেশান দুরকারিনে কেহু তারি শান জাল্লা জালালুহু, পেরেশান দুরকারিনে কেহু আল্লাহ আল্লাহ তারি শান জাল্লা জালালুহু, পেরেশান দুরকারিনে কেহু তারি শান জাল্লা জালালুহু, পেরেশান দুরকারিনে কেহু সেই রব কোথায় নেই ভাব, সেই রব কোথায় নেই ভাব তারি শান জাল্লা জালালুহু, তারি শান জাল্লা জালালুহু, তারি শান জাল্লা জালালুহু, তারি শান জাল্লা জালালুহু।